ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ। জীবনর যবনিকা, জীবনর যবনিকা, মুঠে পাউস জীবন যৌবন, এসবু নিমিষ সবু সংসারে মিছ, কৃষ্ণ নাম হি সত্য। ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ। কৃষ্ণ তুণ্ডে থিলে দিব্যানন্দ হুয়ে সার, পাপ তাপ শুধা হুয়ে জীবন সত্য সুন্দর। রামকৃষ্ণ তুণ্ডে থিলে দিব্যানন্দ হুয়ে সার, পাপ তাপ শুধা হুয়ে জীবন সত্য সুন্দর। রাধে কৃষ্ণ জপুথিলে নিত্য রাস গাউথিলে, রাধে কৃষ্ণ জপুথিলে নিত্য রাস গাউথিলে। ঝরি যায় হৃদয়রু ভক্তির আনন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ পদ গড়ছি মকরন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ পদ গড়ছি মকরন্দ। ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ। চৈতন্য গুরু নানক বলরাম সাল বেগ, পুণি ভক্ত রামানন্দ, ধ্রুব প্রহ্লাদ আদি চৈতন্য গুরু নানক বলরাম সাল বেগ, পুণি ভক্ত রামানন্দ। আশ্রা করি হরি নাম পাইথিলে তুম ধাম, আশ্রা করি হরি নাম পাইথিলে তুম ধাম। সংসারর কর্ণধার এক সে মুকুন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ পদ গড়ছি মকরন্দ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ পদ গড়ছি মকরন্দ। ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ। জীবনর যবনিকা, জীবনর যবনিকা, মুঠে পাউস জীবন যৌবন, এসবু নিমিষ সবু সংসারে মিছ, কৃষ্ণ নাম হি সত্য। ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ, ভজরে কৃষ্ণ গোবিন্দ।